ছোট মা, এবার তুমি গাও। কি হলো ছোট মা, গাও না। আমি পারবো না রে। ঠিক পারবে, আমি ধরিয়ে দিচ্ছি।